ও মুসলমান আনো ঈমান, নামাজ পড়ো রে। নামাজ হলো কবরের সামান, তৈরে রাখো রে। বলিও মুসলমান আনো ঈমান, নামাজ পড়ো রে। নামাজ হলো কবরের সামান, তৈরে রাখো রে। এক যে ছিল নামাজি ভাই, সদা পড়ে নামাজ। জামাতে সে পড়ত নামাজ, ফেলে সকল কাজ। সেই নামাজি গেল একদিন নিজের কাজে, আজান হাকে পড়বে নামাজ, হুজুর পানি খোঁজে। সেই সময় মালেকুল মওত সামনে এলো রে। ওগো সেই সময় মালেকুল মওত সামনে এলো রে। জীবন নিয়ে চলে গেল খোদার দরবারে। বলিও মুসলমান আনো ঈমান, নামাজ পড়ো রে। নামাজ হলো কবরের সামান, তৈরি রাখো রে। গোসল দিয়ে কাফন পরিয়ে দিল দাফন করে, কবরের ভিতর সেই মমিন ছোটা ছুটি করে। কবরের ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ভাই তুমি কি খুঁজেছ বলো আমারে। মোমিন তখন বলে, ও ভাই আজান হলো রে। মোমিন তখন বলে, ও ভাই আজান হলো রে। নামাজ পড়বো ওযু করবো, পানি কোথায় রে। বলিও মুসলমান আনো ঈমান, নামাজ পড়ো রে। আর নামাজ হলো কবরের সামান, তৈরি রাখো রে। ফেরেশতারা বলে তখন, ও ভাই শোনো না, দুনিয়া ছেড়ে চলে এসেছ এটা কবরখানা। মৌত তোমার হয়ে গেছে, তুমি কি জানো না, কবরের দুনিয়া এটা, জেনে রাখো না। শুনে মমিন বলে, ও ভাই তোমরা আবার কে। ওগো শুনে মমিন বলে, ও ভাই তোমরা আবার কে। আজাবের ফেরেশতা আমরা দুজন দেখছি তোমাকে। ও মুসলমান আনো ঈমান, নামাজ পড়ো রে। আর নামাজ হলো কবরের সামান, তৈরি রাখো রে। শুনে মমিন ভয়ে কাঁপে, চোখের পানি ঝরে, কবরেতে খোদার কাছে আহাজারি করে। ফেরেশতারা জমজম ফল এনে খাওয়ায় যে তারে, বলে ফেরেশতা ভয় নাই তোমার খাও অন্তর ভরে, বলে ফেরেশতা ভয় নাই তোমার খাও অন্তর ভরে, তুমি তো খোদার নেককার বান্দা জান্নাত তোমার তরে। বলিও মুসলমান আনো ঈমান নামাজ পড়ো রে, আর নামাজ হলো কবরের সামান তৈরি রাখো রে। কেমন ছেছিল নামাজ ভেবে দেখো না, মরণ তাহার হয়ে গেল নামাজ ভোলে না। খুশিতে বলছে খোদা ও যে আমার দিওয়ানা, আমার ভয়ে নামাজ পড়ে নামাজ ছাড়ে না। রহমাতুল্লাহ দিনের রাস্তায় চলে আয়না রে, রহমাতুল্লাহ দিনের রাস্তায় চলে আয়না রে। জ্ঞান থাকিতে নামাজ কেন কাজা করিস রে, বলিও মুসলমান আনো ঈমান নামাজ পড়ো রে, আর নামাজ হলো কবরের সামান তৈরি রাখো রে। www.anibas.in